رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে বিষয়ে রয়েছে দাওয়াতের ফজিলত এবং সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা দান করার নানা মাহাত্ম্য ও মর্যাদা। মহান আল্লাহ আমাদের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত রূপে সৃষ্টি করেছেন। এই উম্মতের কাজ হল সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে। শুধু কি একটা জামাত এই কাজ করবে? আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে একটা জামাত থাকা দরকার, বিশেষ জামাত, ঠিক আছে? কিন্তু তার মানে কি এই যে এছাড়া উম্মতের আর কোন লোক সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দান করবে না? প্রত্যেকে দায়িত্বশীল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন্নাহ, প্রত্যেককে দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্বশীলতা সম্পর্কে কে আমাদের জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদাররা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবার পরিজন বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসলিম উম্মাহ এর একটা গুণই হল, অভ্যাস আচরণই হল সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দান করা। যখনই খারাপ কাজ দেখবে বাধা দেবে। এখানে যে হক বলবো বাধা দেবো আমার পজিশন চলে যাবে, এই লোকে কি বলবে, এই আমাকে কেউ খারাপ বলবে, এই আমি ছোট হয়ে যাব, আমাকে লোকে ঘৃণা করবে। আসলেই যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় মন্দ কাজে বাধা দেয়, সে ব্যক্তি পাপাচারীদের নিকটে সব থেকে ঘৃণিত, কুকুর বিড়াল থেকেও ঘৃণিত। মানুষ তাকে ঘৃণা করে কেন না? সে সৎ কাজে আদেশ দেয়, মন্দ কাজে বাধা দেয়। কিন্তু মুসলিম উম্মার একটা গুণই হল যে আত্তায়িবুন আল আবিদুন আল হামিদুন আস সাইহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফি ওয়ান নাহুন আনিল মুনকার, এরা তওবাকারী হবে, ইবাদতকারী হবে, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী হবে, রুকুকারী হবে, সিজদাকারী হবে, সৎ কাজে আদেশ দানকারী হবে এবং মন্দ কাজে বাধা দানকারী হবে। ওয়াল হাফিজুন আল হুদুদিল্লাহ, আর আল্লাহর সীমারেখা আল্লাহর সীমা সমূহের হেফাজতকারী হবে। এই হচ্ছে এই উম্মতের একটা গুণ। ওলামা ইকরাম বলেন এই আয়াতের হুকুম যে বিষয়টি প্রমাণ করে তা হল আল্লাহ কোন ব্যক্তির কোন জমিনে যেটুকু ক্ষমতা শক্তি ও যোগ্যতা দিয়েছেন যদি ওই জায়গাটুকু এক বিঘত পরিমাণ হয় তাহলে সে ব্যক্তি যেন ওই স্থানে তার যোগ্যতা অনুযায়ী তার হাত মুখ ও অন্তর দিয়ে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে। তবে হ্যাঁ, জায়গায় বলা হয়েছে যে আদেশ দেওয়া নিষেধ করার পর্যায় আছে, তাই না? কটা পর্যায়? তিনটে পর্যায়। প্রথম পর্যায় হাত বা শক্তি দ্বারা, দ্বিতীয় পর্যায় যদি না পারেন তাহলে মুখ দ্বারা, যদি মুখ দ্বারা আপনি ক্ষতির আশঙ্কা করেন তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, ফিতনা সৃষ্টি করা যাবে না। আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, চুপ করে নীরব দর্শকের ভূমিকা পালন করলে হবে না, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিনো সমদহে। হাদিস আসছে, প্রসিদ্ধ হাদিস আছে। আরেক আয়াতে মহান আল্লাহ কোরআনে বলছেন আল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, এর আগে আল্লাহ বলেছেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, মুনাফিক যারা, মুনাফিক পুরুষ ও মহিলা একে অপরের, একে অন্যের সাথী সঙ্গী বন্ধু। তাদের কাজ কি? তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তাদের কাজ হলো মুমিনদের উল্টো, সৎ কাজে বাধা দেবে আর মন্দ কাজে আদেশ। কিন্তু মুমিনরা কি করে? ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনদের গুণ হলো যে তারা পরস্পরের সহায়ক, বন্ধু, সাথী, তাদের কাজ হল সৎ কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজে বাধা দেওয়া। ওয়ায়ুকিমুনা সলাত, নামাজ কায়েম করা, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই হল মোমিনদের গুণ। এর বিপরীত মুনাফিকদের গুণ বলা হল যে তারা সৎ কাজের নিষেধ করে আর মন্দ কাজে আদেশ করে। অতএব আল্লাহ তাআলা এখানে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মাধ্যমে মোমিন ও মুনাফিকদের মধ্যে পার্থক্য নির্বাচন করেছেন, পার্থক্য নির্বাচন করেছেন। দাওয়াতের দায়িত্ব পালন করা এবং সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করার মধ্যে রয়েছে মুক্তি। মুক্তি যদি আপনি না করেন আপনার মুক্তি থাকবে না। দেখেন, বাড়িতে আপনি দায়িত্বশীল, বাড়ির পরিবারের আপনি দায়িত্বশীল, বাড়ির লোককে সৎ কাজের আদেশ দেওয়া, অন্য কাজে বাধা দেওয়া আপনার দায়িত্ব। আচ্ছা, আপনার মেয়ে যদি বিবাহিত হয় তো সেই মেয়েকে সৎ কাজের আদেশ, অন্য কাজে বাধা দেওয়া আপনার দায়িত্ব না জামাইয়ের দায়িত্বে? যে জানবে যে নোংরা কাজ করছে তার দায়িত্ব হল সে বাধা দেবে, এ নয় যে জামাইয়ের বিয়ে হয়ে গেছে জামাইয়ের দায়িত্বে, না তোমারও দায়িত্ব আছে। আর জামাইও মনে করে যে মেয়ের মায়ের বাড়িতে থাকলে পরে বাপের দায়িত্বে, আমার কোন দায়িত্ব নেই, সেখানে সে তার রান্না বুঝবে। আর এই জন্যই বাংলাতে বলে কি কি বলে, ছেলে নষ্ট হাটে আর বউ নষ্ট কাটে, তাই না? আর ওই যে কি বলে, মেয়ে নষ্ট বাপের বাড়ি, ছেলে নষ্ট হাটে, তাই না? আর কি বলে, আর সব কি কি বলে, বাপের বাড়িতে মেয়ে নষ্ট হয় কেন না, সেখানে থেকে সে মানে হালালের ঘরে দুলাল বা দুলালি হয়ে যায়। এই জন্য প্রত্যেকের দায়িত্ব আছে, এ নয় যে তার দায়িত্ব নেই, বরং প্রত্যেককে নিষেধ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। জামাতে নামাজ পড়তে উঠছে না, ফজরের আজান হয়ে গেছে উঠছে না, তখন আপনাকে কি করতে হবে, তাকে ডাকতে হবে। এবার বলবেন, হুজুর বেটা বাবু শুয়ে আছে, কি করে তাদেরকে ডাকি, যাই না কোন অবস্থায় আছে, তবুও ডাকতে হবে। আর দেখবেন যে ঘরে বেটা বউয়ের বেটার সঙ্গে বাপের হচ্ছে না, বাপ যদি মোতাওয়া হয় তার মানে ভালো লোক পরেশদার লোক হয়, সে চাই জামাতে নামাজ পড়ার বেটা, কিন্তু বেটা উঠে না, সকাল থেকেই কি হয়ে যায় ওই বিছানা থেকে বলতে পুরো সকাল থেকে খিটখিট করতে লেগেছে। আর করবে না কেন, ফজরের নামাজ পড়, জামাতে যাবে না নামাজ পড়তে। সুতরাং জামাতে যখন নামাজ পড়তে যাবে না তখন বাপের মেজাজটা এমনি খারাপ হয়ে যাবে। আর তার জন্যই সে কি করে, সকাল থেকে খিটখিট করে আর সারাদিন তার ভালো যায় না, যাবেও না ঠিক। মোট কথা, যদি আপনি সৎ কাজের আদেশ না দেন তাহলে কি হবে হুজুর? আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন। যখন তারা সেসব বিষয় ভুলে গেল যেসব বিষয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, তখন আমরা ওই সমস্ত লোকদেরকে মুক্তি দান করলাম, রক্ষা করলাম, যারা মন্দ কাজ থেকে বারণ করেছে, মানে মন্দ কাজে বাধা দান করেছে, আর পাকড়াও করলাম তাদেরকে। আলহামদুলিল্লাহ, পাকড়াও করলাম তাদেরকে, জালেমদেরকে, যারা নাফরমানি করেছিল, আল্লাযীনা যালামু বিআযাবিন বাইস, কঠিন শাস্তি দ্বারা পাকড়াও করলাম। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে যে সমস্ত লোককে আল্লাহ মুক্তি দিয়েছেন তা অসৎ কাজ থেকে বারণ করার কারণে, যদি না করতো তাহলে কি হতো, তাদেরকে দালেমদের সঙ্গে সামিল করতেন। কিন্তু এটা একটা খাস ব্যাপার, তাছাড়া আম ব্যাপারে আছে যে আম খাস সবাই কি হবে। আপনি ভেবেন না যে আপনি বলবেন যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আদের আপনি কাঠ খাবেন না, আপনি আঙ্গার হাঁকবেন না, আপনি মধু খাবেন, আপনি রসগোল্লা হাঁকবেন, যে কাজ খাবে সে আঙার হাসবে, যে যা করছে সে বুঝবে, চাচা আপন যান বাস আপনি বলতে পারেন, কিন্তু কথা ঠিক, কারণ যে কাঠ খাবে সে আঙার হাঁকবে ঠিকই, কিন্তু যে কাঠ খেতে দেখবে বারণ করবে না তাকেও আঙার হাঁকিয়ে ছাড়বে, আল্লাহ তারা ছাড়বেন না কাউকে। এই ব্যাপারে মহান বিশ্লেষণ একটা উদাহরণ, চমৎকার উদাহরণ দিয়েছেন, কি উদাহরণটা হলো এই যে দুই তলা জাহাজ, দুই তলা বিশিষ্ট জাহাজ যাচ্ছিল নদীতে বা সমুদ্রে, কিছু লোক জায়গা পেয়েছিল উপর তলায়, কিছু লোক নিচের তলায় পানির নিচে, যারা পানির নিচে ছিল তাদের পানির দরকার হতো, বহুদিন সফর হজ সফর আগে করতে লাগত, দশ দিন টানা সফর করে তারপরে কোথায় আসতো, জিদ্দায় পৌঁছত। তো এই টানা সফরে পানির তো প্রয়োজন পড়বে, তো পানি আনতে যেতে হবে কোথায়, উপরতলা যেতে হবে, উপরতলার লোকরা বলছে আমরা ফার্স্ট ক্লাসের লোক, হ্যাঁ তোমরা এসে আমাদেরকে বিরক্ত করছো, তোমরা আমাদেরকে বিরক্ত করো না, এই নিজের তলা লেগে ঝড়ে বিরক্ত হচ্ছে কি দরকার আছে বাবা, পানিতে রয়েছে আমাদের কাছেই পানি রয়েছে, তো উপরতলা যাওয়ার কি দরকার, দিয়ে হাতুড়ি আর ছেনি নিয়ে ঘাই করে পিটাচ্ছে, কি হবে না পানি নেবো কার পিটাচ্ছে, বুদ্ধি নেই যে পিটালে কি অবস্থা হবে, বুদ্ধি নেই। উপরতলার লোকরা বলা বলি করছে, হ্যাঁ কি শব্দ হচ্ছে, বলছে ওই যে পানি নেওয়ার জন্য উপরে আসতে ওরা মানে কষ্টবোধ করছে, আমরাও কষ্টবোধ করছি, তাই পানি নিতে ওরা নিচে ফুটো করছে, তো বলছে ফুটো করলে তো পানি ঢুকবে না, না যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, ওরা নিজের তলায় আছে ওরাই ডুববে, ওরা নিজের তলায় আছে পানির নিচে ওরাই ডুববে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও উপরতলার লোকরা হুশ করে তাদের হাত ধরে নেয় যে ভাই করিস না, তোরা ডুববি আমাদেরকে নিয়ে ডুববি, তাই না, তাহলে ওরাও বেঁচে যায় আর ওরাও বেঁচে যায়। আর যদি হাত না ধরে বলে যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, দশা দরকার নাই, চাচা আপন যান বাঁচা, উপরতলার লোকরা বাঁচবে না নিচের তলার লোকদের সাথে তারাও ডুবে যাবে। চমৎকার উদাহরণ মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে সমাজকে বুঝিয়েছেন যে সমাজের যে কোনো লোক খারাপ কাজ করবে তাকে সমাজ থেকে বাধা দিতে হবে, যেটা করো না, করলে পরে যদি কোনো শাস্তি আসে তো সেই শাস্তির ফলে শুধু সেই ব্যক্তিই পাকড়াও মানে তাকে পাকড়াও করা হবে না, এবং সকলেই কি হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা যখন আযাব পাঠান তখন তার বাদ বিচার নেই, কোন কোন পাপীদের কারণে যদি বন্যা আসে সেই বন্যাতে কি ভালো লোকদেরকে বাঁচিয়ে নেওয়া যায়, অসম্ভব। একটা গ্রামে ঢুকলে, একটা শহরে ঢুকলে সেই শহরে ভালো মন্দ সবাই একসঙ্গে ধ্বংস হবে, সুতরাং বাধা সবাইকে দিতে হবে। অন্য এক হাদিসে আছে, বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ত্রুটি প্রবেশ করে তা হল একজন ব্যক্তি অপর ব্যক্তিকে খারাপ কাজ করতে দেখলে বলত, হে অমুক তুমি আল্লাহকে ভয় করো, এই কাজটা করো না, এটা খারাপ কাজ, প্রথম প্রথম বলত, তুমি যা করছো তা পরিহার করো, তোমার জন্য এখানে কাজ করা হারাল নয়, এমন অবস্থায় পরের দিন এলো, দেখলো সেই কাজই করছে, কিন্তু ওই ব্যক্তি তার পূর্বের অবস্থায় রয়ে গেল এবং কাজটি তাকে তার খাওয়ার সঙ্গী, পান করার সঙ্গী, বসার সঙ্গী হতে বিরত করল না, মানা করল শুনল না, এখানে উচিত কি ছিল তার কিন্তু সে বসে গেল শুনল না তো বসে গেল, এটা করিস না, এটা নোংরা জিনিস দেখছিস, দেখিস না, সেটা দেখতে হয় না, বন্ধ করলো না সে বসে গেল, যে কেমন হলো এটা, কেমন হলো, তার সঙ্গে পানাহার করতে লাগলো, যাওয়া আসা করতে লাগলো সবকিছুই। হ্যাঁ, আল্লাহ পাক তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তারা দাউদ ও মারিয়াম তনে ঈসা আলাইহিস সালাম কর্তৃক অভিশপ্ত হয়েছিল, কি কারণে, এটা এ কারণে যে তারা ছিল অবাধ্য সীমা লঙ্ঘনকারী, তারা যে সমস্ত গর্হিত কাজ করত তা হতে তারা একে অপরকে নিষেধ করত না, ওই প্রথমে একদিন বলল তারপর খালাস, এবং তারা যা করত তা কতই না নিকৃষ্ট, তাদের অনেককে আপনি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন, অত কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম, যে কারণে আল্লাহ তাদের উপর প্রধান্বিত হয়েছেন, তাদের শাস্তি ভোগ স্থায়ী হবে, তারা আল্লাহকে নবীতে ও তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাসী হলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না, কিন্তু তাদের অনেকেই সত্য ত্যাগী। মানে যারা খারাপ কাজ থেকে বিরত হল না তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না, বরং যখন মানল না তখন তার সঙ্গ ত্যাগ করত। যেমন একটা লোক আপনার রুমে আছে কিংবা আপনার বাড়িতে আছে, তাকে নামাজের জন্য আহ্বান করছেন, নামাজ না পড়া খারাপ কাজ না? নামাজ পড়ার জন্য তাগিদ করছেন, নামাজ পড়ে না বলে আপনি সঙ্গ ত্যাগ করবেন সঙ্গে সঙ্গে? না, আগে কি করতে হবে? আগে উপদেশ দেন, বোঝান নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে মানুষ তখন যে পদ্ধতি আছে পদ্ধতি ব্যবহার করলেন। একান্ত যদি না মানে তাহলে কি করতে হবে? তার সঙ্গে থাকা চলবে? যে নামাজ পড়ে না ঠিক আছে, মাফি মুশকিল, চলবে না, বরং তাকে তালাকের ভয় দেখাতে হবে। তালাকের ভয়েও যদি না মানে, নামাজ পড়তে রাজি না হয়, তাহলে তাকে তালাক দিতে হবে। এরকমই আপনি জানেন যে আপনার স্ত্রী ব্যভিচারিণী, ব্যভিচার করে, আপনি জানেন যে অমুক ছেলের সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক আছে, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, যাই হোক তার গুণ আছে কিছু, রূপ আছে অথবা তার ধন আছে, আপনি তাকে ত্যাগ অথবা ছেলে মেয়ে আছে ত্যাগ করতে পারছেন না, তালাক দিতে পারছেন না, তাকে উপদেশ দেন, উপদেশ দেন, উত্তম মধ্যম করুন। বিছানা ত্যাগ করলে তা ভালোই হয়, কারণ কোরআনে আছে বিছানা ত্যাগ করার কথা, তাই না? বিছানা ত্যাগ করলে এমন মেয়েদের জন্য ব্যবসায়ীদের জন্য বেশ সুবিধা। সুতরাং উত্তম মধ্যম হল তাও লাভ হল না, সালিস বসল তাতেও লাভ হল না, শেষকালে কি করতে হবে? নাকি তাকে নিয়ে সংসার করবেন? যে মাফি মুশকিল বাবু, যা পাচ্ছি তাই লাভ, যদি পুরোটাই ভাগিয়ে দিই তো ছেলেদের জান খারাপ হবে, আর দরকার কি আবার নতুন বিয়ে নতুন ঝামেলা, দরকার নেই, এইভাবে চলুক, চলবে? হাদিসে আছে তার দোয়া কবুল হবে না, আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হবে না, কারণ সে জানে যে তার স্ত্রী বেশ্যা অথচ তার সঙ্গে সংসার করছে, তাকে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, দায়ুস, সে হবে দায়ুস। দায়ুস কাকে বলে? দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলে? যে তার স্ত্রী কন্যার নোংরামিতে বাধা দেয় না, জানছে যেমন স্ত্রী এই করছে, জানছে এমন মেয়ে এই করে, কিন্তু তবুও বাধা দেয় না, সে হচ্ছে দায়ুস। ভেড়া একে বলে বাংলাতে, মেড়া, ভেড়া, এই পুরুষ জান্নাতে যাবে না। সুতরাং সৎ কাজের আদেশ আর মন্দ কাজে বাধা দেওয়া প্রত্যেকের ঘাড়ে রয়েছে, খবরদার। এই বিষয়ে যদি কেউ মানে সংকীর্ণতা করে কিংবা শৈথিল্য করে তাকে শাস্তি ভোগ করতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ولا تاخذن على يد الظالم ولا تطر ولا ولا تعترن على الحق اطرا ولا تعترن على الحق اطرا ولا تقصرنه على الحق قصرا তার মানে কখনো নয়, নিশ্চয়ই তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, অবশ্যই অবশ্যই তোমরা অত্যাচারীকে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাকে সত্যের দিকে ফিরিয়ে আনতে চেষ্টা করবে, সত্যের উপরই তাকে আবদ্ধ রাখবে, সত্যের উপর তাকে প্রতিষ্ঠিত করবে, অবশ্যই করবে, আর না হলে পরে শাস্তি আম হয়ে তোমাদের সকলকেই বিধ্বস্ত করবে, সর্বনাশগ্রস্ত করবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে দাওয়াতের কাজে গুরুত্ব কতটুক, দাওয়াতি কাজের সম্মান সংক্রান্ত কোরআন সুন্নাহ দলিলগুলো যদি আমরা এখানে উপস্থাপন করি তাহলে দেখব এর অনেক সংখ্যায়, অসংখ্য অনেক, মানে দাওয়াতের কাজে প্রশংসা কোরআনে বহু জায়গাতে করা হয়েছে। যেমন আল্লাহর পথে আহ্বায়কগণ সকল মানুষ চাইতে উত্তম, সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ কারা? যারা মানুষকে আল্লাহর দিকে আল্লাহর পথে আহ্বান করে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটনা হয়েছে, তোমাদের অভ্যুদয় ঘটেছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, সেই গুণটা কি কি কারণে হয়েছ? যেহেতু তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দান করবে আর আল্লাহর উপরে ঈমান রাখবে। আল্লাহর পথে আহ্বানকারীগণ সকল মানুষের উপর সাক্ষ্য দানকারী হয়, তার মানে কিয়ামতের দিনে এরা সাক্ষী হবে অপর মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু সুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদানকারী হও মানব মণ্ডলীর উপর এবং রাসূল সাক্ষ্যদাতা হন তোমাদের উপর। দায়ীগণ হবেন দুনিয়া ও আখেরাতের সফল সফলতা লাভকারী। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন এক জামাত থাকা উচিত, এমন এক উম্মত থাকা উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ অসৎ কাজে বাধা দেবে, আর তারাই হবে সফল কাম। আর তার মানে এই নয় যে সেই দলটা জামাত বেঁধে হাঁড়ি খোলা মাথায় বেঁধে হাঁড়ি খোলা মাথায় বেঁধে গ্রামে গ্রামে বা শহরে শহরে ঘুরে বেড়াবে না, বরং তার মানেই হচ্ছে যে এমন একটা জামাত থাকবে যে জামাত নিজে নিজের জায়গায় যেখানে সে পারবে সংসার ছেড়ে দিয়ে না, সংসার বিরাগী হয়ে না, বরং সে যে যেখানে পারবে সেখানেই সে কি করবে, সেখান থেকেই সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজের বাধা দান করবে। দায়ীদের বক্তব্য সবচাইতে উত্তম বক্তব্য, সব থেকে উত্তম কথা, সব থেকে শ্রেষ্ঠ কথা কারা বলে? যারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে আহ্বান করে, সৎ কাজে আদেশ দেয়, হ্যাঁ আল্লাহর পথে আহ্বান করে এবং সৎ কাজ করে, আর সে বলে আমি একজন মুসলমান। দায়ীগণ নবী ও রাসূলগণের ওয়ারিস। নবী ও রাসূলগণের ওয়ারিস কিসের? ধনের মালের না, কিসের? ইলমের ওয়ারিস। যেহেতু ওলামাগণ নবীগণের ওয়ারিস ও উত্তরসূরি, সঠিক আলেম হলেন তারা যারা রাসূলের পদাঙ্ক অনুসরণ করেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন ও সরল সঠিক পথের দিকে দাওয়া প্রদান করেন। সঠিক আলেম হতে হবে, আলেম নামে হলে হবে না, আলেম নামে হলেই হবে না। হাফেজের মর্যাদা আছে, কিন্তু হাফেজ তো কোরআন মুখস্থ করলেই হবে না, কোরআনের মানে বুঝতে হবে। অনেক হাফেজ হয়েই ফতোয়া দিতে শুরু করে, একটা আয়াতের অর্থ বোঝে না আর ফতোয়া দিতে শুরু করে। মানলাম তোমার মর্যাদা আছে, কিন্তু এখানেই ক্ষান্ত হওয়া বলে চলবে না। প্রকৃত মর্যাদা পেতে হলে কোরআনের অর্থ বুঝতে হবে, তার চেষ্টা করো। আর সুতরাং সঠিক মর্যাদার জন্য হচ্ছে যে সঠিক মর্যাদা পেতে চাও, খায়রুকুম মান তাআল্লামা কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি কারা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়? শুধু তোতা পাখির মতো বলি শিখিয়ে নাকি কোরআনে যা আছে তা মানুষের কাছে প্রচার করে? দায়ের জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করে আসমান ও জমিনের সকল কিছু, আল্লাহু আকবার। শুধু দায়ের জন্য না, আলেমদের জন্য। যদি কেউ প্রকৃত আলেম হয় সে আসলেই দায়ী, প্রত্যেক আলেম মানেই হচ্ছে দায়ী। একজন আলেম কোনদিন দাওয়াত ছাড়া থাকতে পারে না, তার কারণ আলেম ইলম কাকে চায়? আমলকে চায়। আর আমলের মধ্যে একটা কাজ হল দাওয়াত দেওয়া। হতেই পারে না যে একজন আলেম আসে দায়ী নয়, হতেই পারে না একজন আলেম আসে দায়ী নয়, এটা হতেই পারে না। বরং যে আলেম সেই হচ্ছে দায়ী, আর তার জন্য পৃথিবীর সব কিছু মাগফিরাত করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই আলেমকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ অমুক হুজুরকে তুমি ক্ষমা করে দাও। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলা ফি জুহরিহা, والحيتان في البحر يصلون على معلم الناس الخير যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে ভালো জিনিস শিক্ষা দেয় সঠিক জিনিস শিক্ষা দেয় দিন শিক্ষা দেয় চরিত্র শিক্ষা দেয় সেই মানুষের জন্য আল্লাহ তার ফেরেশতা আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা জমিনের বাসিন্দা কে আসমানের বাসিন্দা বাদ দেন ফেরেশতা তো আছেই কাদের দোয়া কবুল হয় সব থেকে বেশি আল্লাহ ফেরেশতারা দোয়া করবেন আল্লাহ তো বটেনি আল্লাহ অনুগ্রহ করবেন ফেরেশতারা দোয়া করবেন আর এছাড়াও আসমানে যা কিছু আছে তারা দোয়া করবে আর পৃথিবীবাসীও দোয়া করবে পৃথিবীবাসী মানুষ জিন পশু পক্ষী এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত এবং সমুদ্রের মাছ পর্যন্ত মানুষকে কল্যাণের শিক্ষা দেওয়ার জন্য দোয়া করে থাকে বোঝা গেল যে এত বড় মানে মর্যাদা রয়েছে তা যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এখানে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর সালাতের অর্থ রহমত বর্ষণ করেন ফেরেশতাদের সালাতের অর্থ তার জন্য মাগফিরাত কামনা ক্ষমা প্রার্থনা করেন আর অন্যান্য সবাই দোয়া করে থাকেন ক্ষমা প্রার্থনা দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আকবার এত লোক যদি আপনার জন্য ক্ষমা চায় তাহলে আপনার জন্য কি ক্ষমা সহজ নয় খুবই সহজ অতএব এই জন্য দায়ীকে দাওয়াতের কাজ করে যাওয়া উচিত আলেমকে প্রকৃত আলেম হওয়া উচিত আলেম মানেই হচ্ছে আমেল আলেম আমেল ছাড়া আলেম হয় না যে জানবে অথচ মানবে না সে আলেম নয় দায়ীদের পুরস্কারের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাওয়ার নয় তা দায়ীরা যে পুরস্কার পান সে দায়ী পুরস্কারের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় না মরার পরেও সে পুরস্কার পেতে থাকে কিভাবে বুঝো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম দা ইলাহুদা কানা লাহু মিনাল আজরি মিছলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করল তার সব হলো এবার সব হওয়ার পর যে মানুষটা কল্যাণের পথ পেল সে আবার আহ্বান করল তাই না তার সব হলো তারপর আরো কিছু মানুষকে হেদায়ত করলো এভাবে পরম্পরাগতভাবে যে সমস্ত মানুষ হেদায়ত হতেই থাকবে এই সবের একটা অংশ সেই প্রথম দায়ী পেতেই থাকবে এর হিসাব আল্লাহ তাআলা আছে কম্পিউটার পারে তো আল্লাহ পারবেন না কেন ঠিক এইভাবেই চেন সিস্টেম হয়ে প্রথম দায়ী যার জন্য হেদায়তের কারণ ঘটেছিল হয়েছিল সেই দায়ীর জন্য কি হবে সে একটা অংশ পেতে থাকবে সেই দায়ী একটা অংশ পেতে থাকবে যতদিন সেই কল্যাণের উপরে আমল হতে থাকবে হুজুর তাহলে এখানে কি এখানে একটা ইঙ্গিত রয়েছে যদি কেউ কল্যাণের দিকে আহ্বান করে তার মানে যদি কেউ একটা ভালো কাজ করলো কিন্তু সে কাজটা শরীয়তে নেই তাহলে কাজটা ভালো কিন্তু শরীয়তে নেই তাহলে সে যদি চালু করে এবার তার উপরে যদি আমল করতেই থাকে মানুষ তার স্বভাবে এটা ভালো হতেই পারে না যে কাজে দুটো শর্ত নেই সে কাজ ভালোই হতে পারে না প্রথম হচ্ছে তৌহিদ সাথে ইখলাস আর দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি যে কাজ নেই সে কাজ ভালো হলেও সেটা বিদআত যেমন আপনি এক ভালো হুজুর এক বড় গ্রামে গেলেন সেখানে ইমামতি করলেন সব লোকদেরকে বললেন ওগো দিন দশটার সময় আমরা জামাত করে চার রাকাত নামাজ করব নামাজ তো ভালো কাজ নামাজ কি আর খারাপ হয় নামাজ ভালো কাজ অতএব আমরা জামাত সহকারে চার রাকাত নামাজ করবো কখন দিন দশটায় চালু করে দিলেন বাস তারপর আপনি মারা গেলেন গ্রামের লোক পড়তেই থাকলো তারপর আরো লোক পড়তেই থাকলো আরো কে হাজার পড়তে সব পেতে থাকবেন বরং এর উল্টা আপনি একটা পাপের অংশ গ্রহণ করবেন যেহেতু আপনি মানুষকে ভ্রষ্টতার দিকে বিদাত মানে ভ্রষ্টতা শূন্য বিদাত এখানে বুঝলে হবে না যে এখানে যে ভালো কাজ চালু করে দিল ভালো কাজ চালু করলো মানে কি যে ভালো কাজ শরীয়তে আছে সেই কাজ ছিল না যেমন কথার জন্য বলি দেখবেন বহু গ্রামে বহু জায়গাতে বহু জামাতে সুন্নত নেই এমন বহু আছে সুন্নত যে সুন্নত নেই যেমন শেহরি আজান আছে কোন জায়গাতে নেই, আপনি গিয়ে চালু করলেন, থাকলো সেটা, প্রচলিত থাকলো, তাহলে আপনি একটা নতুন জিনিস, বহু যুগ ছিল না সেখানে আপনি নতুন জিনিসটা প্রতিষ্ঠিত করলেন, কিন্তু আসলে নতুন না, ওখানে পুরনো হয়ে গেছিল, সেটাকে নবায়ন করলেন, শূন্যটা লোকে জানত না কি মানত না, আপনি সেটাকে মানালেন, তখন আপনার জন্য এই ফজিলত রয়েছে। আট নম্বর মাহাত্ম হল দায়ীদের আল্লাহর পথে আহ্বান করা, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যত কিছু আছে সকল কিছু থেকে উত্তম। আল্লাহ, হ্যাঁ, হাদিসে আছে যে এখানে দেখেন, খেয়াল করেন, বলছেন যে দায়ীদের পথে আহ্বান, দায়ীদের আল্লাহর পথে আহ্বান করা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যত কিছু আছে সকল কিছু থেকে উত্তম। হাদিস কি উল্লেখ করছে, তার মানে যদি আল্লাহর শপথ তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন ব্যক্তিকে হেদায়ত দান করেন তবে তার লাল ঘোড়ার চেয়ে উত্তম। লাল ঘোড়া শুনেছেন কোনদিন? লাল উটনি শুনেছেন, ঘোড়া তো শুনেননি। এখানে বলছে লাল ঘোড়া, আর ওখানে কি বলেন, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার থেকে উত্তম। কতগুলো ভুলতে দিন একসাথে, মোট কথা খায়রুল্লাহ কামিন হামুরিন নাম মানে হচ্ছে লাল উটনি অপেক্ষা উত্তম, আর লাল উটনি সে যুগে শ্রেষ্ঠ সম্পদ ছিল। তার মানে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কি, একটা মানুষের হেদায়ত পাওয়া, একটা মানুষের পদ পাওয়া। অবশ্য অন্য রেওয়ায়েত আছে, খায়রুল্লাহ কামিন মা তালাত আলাইহি শামস, যার উপর দিয়ে সূর্য উদিত হয় অস্ত যায় তার চেয়ে উত্তম। তার মানে যে এক ব্যক্তি যদি হেদায়ত পায় তাহলে সারা পৃথিবী সারা বিশ্বের সব